السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ضد له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا كفو له وأشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هربايد نندي باري সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরতে উলামায়ে কেরাম, বিভিন্ন স্থান থেকে আগত কোরআন এবং হাদিসের অনুসারী মুসলিম ভাইয়েরা, পর্দার আড়ালে আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত মেহরবানি করে অত্যন্ত ভালোবেসে এই দিনই মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়ান মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম من يرد الله به خيرا يفقهه في الدين. رسول اكرم صلى الله عليه وسلم ارشاد করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তির মঙ্গল কামনা করেন, যেই ব্যক্তির কল্যাণ কামনা করেন, সেই ব্যক্তিকে দিনের সহি জ্ঞান এবং দিনের সহি এলেম অর্জন করার তৌফিক দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা এমন একটা অবস্থায় এই মাহফিল করতে যাচ্ছি যখন সারা পৃথিবীর মুসলিম জাতি এক কঠিন বিপদের সম্মুখীন। পৃথিবীর যেদিকে তাকায় সেদিকেই একটাই কেবলমাত্র দৃশ্য, তা হচ্ছে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যত রকম আছে সবগুলো ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে বিদায় করে দেওয়ার জন্য। ফিলিস্তিনের মুসলমানদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে, মুসলিম জাতির প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিরা দখল করে আছে, আফগানিস্তানের মুসলমানদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে, অথচ আফগানিস্তানের বামিয়ানে যখন মূর্তি ভাঙ্গা হল, গোটা দুনিয়ার মিডিয়া তোলপাড় সৃষ্টি করল মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আর সেই আফগানিস্তানে যখন স্কুলে বোমা হামলা করে আমেরিকা 300 শিশুদেরকে হত্যা করল, সেখানে মিডিয়া চুপ করে থাকল, কারণ এই শিশুগুলো মুসলমানদের সন্তান। আফগানিস্তানে কোরআন শরীফের গায়ে কুরুশ এঁকে দিয়েছে, আবু গরিব কারাগারে মুসলমানদেরকে উলঙ্গ করে পিরামিড তৈরি করেছে, ইরাকের মুসলমানদেরকে অবরোধ দিয়ে প্রায় 10 লক্ষ শিশুদেরকে হত্যা করার পরে বাকিদেরকে বোমা হামলা করে হত্যা করল, কাশ্মীরি মুসলমানদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে, বসনিয়া চেসনিয়া আরাকান বিভিন্ন স্থানে মুসলিমদের একই অবস্থা, অথচ আল্লাহর নবীর যুগের দিকে যদি তাকাই, সাহাবায়ে কেরামদের যুগের দিকে যদি তাকাই, আমরা দেখি যে সাহাবায়ে কেরামদের যুগে মুষ্টিমেয় মুসলমানদের ভয়ে গোটা দুনিয়া থর থর করে কাঁপত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের জন্য নাম নিচ্ছেন, সাহাবায়ে কেরাম কে কার আগে নাম লেখাবেন সেই প্রতিযোগিতা করছিলেন। এরই মধ্যে একজন মহিলা নিজের দুধের সন্তানকে এনে হাজির করল, বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধের জন্য নাম চাচ্ছেন, আমার স্বামী আগের যুদ্ধে শাহাদত বরণ করেছে, আমার বড় সন্তানগুলো আগে শহীদ হয়ে গেছে, আমার ভাইগুলো শাহাদত বরণ করেছে, আমার পরিবার থেকে যুদ্ধে অংশগ্রহণ করার মতো আর কোন যুবক নেই, ইয়া রাসূলুল্লাহ, মেহরবানি করে আপনি আমার এই দুধের সন্তানটাকে কবুল করে নিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মহিলা, আমি তো যুদ্ধের জন্য নাম চাচ্ছি, আমার এমন লোকের প্রয়োজন যে তীর চালাতে পারবে, তরবারি চালাতে পারবে, ঘোড়ায় বসতে পারবে, উঠে বসতে পারবে, ঢাল ঘোরাতে পারবে, তোমার এই সন্তান কোনটাই তো করতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী মহিলা সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও জানি আমার এই দুধের শিশু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, ঘোড়ায় বসতে পারবে না, উঠে বসতে পারবে না, ঢাল ঘোরাতেও পারবে না, কিন্তু ঢাল হতেও তো পারবে। আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তীর ছুরি মারবে, আপনাকে লক্ষ্য করে যখন দুশ্মনরা তরবারি আঘাত করবে, সেই মুহূর্তে আমার সন্তানকে আপনার সামনে পেতে ধরবেন, আমার সন্তান টুকরো টুকরো হবে, আপনার দেহ রক্ষা পাবে, আমি সেজন্যই দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু وأنتم الأعلون إن كنتم مؤمنين। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরাই থাকবে চাশনে, তোমরাই থাকবে বিজয়ী। إن كنتم مؤمنين, শর্ত একটাই, যদি তোমরা মুমিন হতে পারো, মুমিন হয়ে থাকো। এর নাম ছিল মুমিন। এই দৃশ্য যখন রোম সম্রাটের গোয়েন্দারা দেখল, রোম সম্রাটকে গিয়ে বলল যে খবরদার, মুসলিম জাতির সঙ্গে যুদ্ধ করার মতো দুঃসাহস করার প্রয়োজন নেই। রোম সম্রাট জিজ্ঞেস করলেন, ব্যাপার কি, মুসলমানদের সৈন্য আমাদের চেয়ে বেশি? বলল, না, সৈন্য তো আমাদের চেয়ে অনেক কম। বলে, তাহলে ওদের অস্ত্র বেশি? না, অস্ত্র ওদের কম। তাহলে কি ওদের গায়ে শক্তি বেশি? বলে, না, ওরা তো জীর্ণশীর্ণ, শুকনো রুটি আর খেজুর খায়। রোম সম্রাট রাগ করল, অস্ত্র আমাদের বেশি, সৈন্য আমাদের বেশি, শক্তি আমাদের বেশি, কেন আমাকে ভয় দেখাচ্ছ? গোয়েন্দারা বলল যে বাদশাহ জাহাপনা, অস্ত্র ঠিকই আমাদের বেশি, সৈন্য আমাদের বেশি, শরীরে শক্তি আমাদের বেশি, কিন্তু জেনে রাখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার একদল মুমিন রয়েছে, তোমার সৈনিকদের কাছে মোয়াদের প্রাণা এবং সুন্দরী যুবতী নারী যত প্রিয়, মোহাম্মদের সৈনিকদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া তার চেয়েও বেশি প্রিয়। এজন্যই তারা ভয়ে থরথর করে কাঁপত। যে ইহুদি আজকে মুসলমানদের প্রথম কেবলা দখল করে আছে, সাহাবায়ে কেরামদের যুগে কাল সেই ইহুদিরা মুসলমানদের কাছে একটু থাকার জন্য ভিক্ষা চেয়েছিল। আপনারা জানেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইহুদিদেরকে খায়বর থেকে যাওয়ার জন্য বহিষ্কারের নোটিশ দিলেন, ইহুদি নেতা গিয়ে ওমর বিন খাত্তাবের দরবারে হাত জোর করে বলল, ওমর তুমি কেন আমাদেরকে এখান থেকে বহিষ্কার করছো? তোমার নবী তো আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন। আল্লাহর নবীর সাহাবি ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে দুশমন, সেদিন আল্লাহর নবী কি বলেছিলেন প্রত্যেকটা অক্ষর আমার মুখস্থ আছে। সেদিন বলেছিলেন, যতদিন পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে এখানে থাকার জন্য পছন্দ করবেন ততদিনই থাকতে পারবে। তিনি এও বলেছিলেন, সেদিন বেশি দূরে নয় যেদিন তোদেরকে এখান থেকে বহিষ্কার করা হবে, এবং তোকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তোর উট তোকে নিয়ে এত দূর পর্যন্ত চলতে থাকবে, চলতে চলতে ক্লান্ত হয়ে যাবে। আর ইহুদির গোষ্ঠী আজকে সেই দিন এসেছে, তোদেরকে এখান থেকে যেতেই হবে। আর সেই ইহুদিরা মাত্র 70 লাখ ইহুদি ইসরায়েলে, 150 কোটি মুসলিম জাতির বিরুদ্ধে লড়াই করছে। এর কারণটা কি? এর কারণ একটাই, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, এখন শত্রু কি করবে, ভবিষ্যৎ কি হবে, তোমাদের কোন চিন্তা করার প্রয়োজন নেই, তোমরাই থাকবে বিজয়ী। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো, কি হতে পারো? আপনারা বলবেন যে আমরা তো সবাই মুমিন, মাশাআল্লাহ, মুমিন না হলে কি বসি নাকি? কোরআনের মজলিসে বসে আছি, আমার দেশে যত মাহফিল হয় পৃথিবীর অন্য কোন দেশে এত মাহফিল হয় না। এই মুসলিমদেরকে যদি জিজ্ঞেস করা হয় ইসলাম অর্থ কি তাও জানে না। আমরা যখনই জিজ্ঞেস করি, ওলামায়ে কেরাম না, পাবলিকদেরকে জিজ্ঞেস করছি, বলুন তো ইসলাম অর্থ কি? শান্তি, এটাই বলে সবাই, আপনারা বললেন। অথচ মাদ্রাসায় ভর্তি হয়ে 2 ক্লাস পড়লে একটা কিতাব পড়ানো হয় মিজান মুনশাইল, পরিষ্কার লেখা আছে আল ইসলাম মুসলমান সুদান ওয়া গর্দান নিহাদান বাতাত। ইসলাম মানে হচ্ছে এক আল্লাহর বিধানের কাছে, এক আল্লাহর হুকুমের কাছে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, আত্মীয় জীবনে, সব ক্ষেত্রে এক আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করার নাম ইসলাম। কোরআন বলছে, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন আসলিম, তার মানে কি শান্তিতে ঘুমিয়ে থাকো আর আমরা বোম মারব। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন আসলিম মানে কি, সঙ্গে সঙ্গে উত্তর দিলেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি গোটা জগৎসমূহের যিনি রব, যিনি আইনদাতা বিধানদাতা সমস্ত ক্ষমতার মালিক, আমি কেবলমাত্র তার কাছে আত্মসমর্পণ করলাম। যে বলুন সুবহানাল্লাহ, ইসলাম মানে বোঝা গেল আত্মসমর্পণ করা, আর সালাম অর্থ শান্তি, এটা ভিন্ন বিষয়। ইসলাম কায়েম হলে শান্তি প্রতিষ্ঠিত হয়, এটা বাস্তব, কিন্তু শব্দের অর্থ ইসলাম এটা না, এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। ইসলাম অর্থ শান্তি, তোমরা শান্তিতে থাকো, আর ইহুদি খ্রিস্টানরা তোমাদেরকে ধ্বংস করে দিবে, কোনো আপত্তি নাই। ইংরেজরা এই দেশ যখন শাসন করেছিল তখন এই সব অর্থগুলো পরিবর্তন করে দিয়েছে, যার কারণে দেখবেন স্কুল কলেজ ইউনিভার্সিটির বইগুলোতে লেখা আছে ইসলাম মানে শান্তি, আর ওরা যখন বক্তব্য দেয় ইসলাম শান্তির ধর্ম, সবাই মার খাও, আমরা কিছুই তোমরা কিছু বলো না। ভাইরা আমার, কোরআনুল করিমে আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য ইসলাম শব্দের অর্থ পরিষ্কার করে দিয়েছেন, আর এই ইসলাম যারা পূর্ণ করে তারাই হচ্ছে মুসলিম, যারা পালন করে। ওয়াসাম্মাকুমুল মুসলিমিন মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, আমাদের পরিচয় আমরা মুসলিম, ইসলাম পালন করলাম না, নাম মুসলিম, এটা হবে? একজন লোকের মাথার তালু থেকে পা পর্যন্ত কুচকুচে কালো, নাম লালু, লাল মিয়া, আছে না এরকম? আমরা কোরআনের বেলায় সেটাই করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে একটা বিধান দিয়েছেন, তার নাম কি? কোরআন। মানুষকে চক্ষু দিয়েছেন যেমন দেখার জন্য, চোখ থাকলেই কি দেখা যাবে? কইবেন যে চোখ অন্ধ থাকলে দেখা যায় না, না তা বলছি না, আপনার চোখের পাওয়ারও ঠিক আছে, চোখ দুটো সব ঠিক আছে, তারপরেও দেখতে পারবেন না যদি চোখের সামনে কোনো আলো না থাকে, কি না থাকে, বাতি বন্ধ করে দেখা যাবে কিছু? সূর্যের আলো, চাঁদের আলো, মোমবাতির আলো, বিদ্যুতের আলো, কোন প্রকারের আলো যদি তোমার চোখের সামনে না থাকে, তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন কিছুই দেখা যাবে না, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে আর একটা চক্ষু দিয়েছেন, জ্ঞানের চক্ষু, বিবেক বুদ্ধির চক্ষু, এটা দিয়েছেন আল্লাহকে চিনার জন্য, আল্লাহর বিধানকে জানার জন্য। কিন্তু এই জ্ঞান চক্ষু দিয়েও আল্লাহকে চিনা যাবে না, বোঝা যাবে না, যতক্ষণ পর্যন্ত এই জ্ঞান চোখের সামনে একটা আলো না থাকবে, সেই আলোটার নাম হচ্ছে কোরআন। যারা বলেন সুবহানাল্লাহ, কোরআন বলছে কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আগমন করেছে, নূর মানে আলো, এই আলো বলতে কোরআন কি বোঝানো হয়েছে, কারণ সূরা সাফে বলা হয়েছে ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, দুনিয়ার সমস্ত কাফেররা চায় আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, এই নূর মানে কোনটা? ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ, তারা আল্লাহর নূরকে নির্বাপিত করতে চায়, নিভিয়ে দিতে চায়, বি আফওয়াহিহিম মুখের ফুৎকার দিয়ে, আল্লাহু মুতিম্মু নূরিহি আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে পূর্ণ করে ছাড়বেন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও দুনিয়ার সমস্ত কাফির, ইহুদি মুশরিক না সারা বৌদ্ধ হিন্দু সব যদি একত্র হয়ে আমার দিনকে নির্বাপিত করতে চায়, কোরআনকে নিভাতে চায়, ওরা কিছুদি পারবে না, পূর্ণ করে ছাড়বেন কে? আলো, কোরআনের নাম আলো, সে আলো কি আমরা মানি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে হুকুম দিলেন চোরের থেকে বাঁচতে হলে ঔষধ আছে, বিধান আছে, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআ বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, এদের হাত কেটে দাও, আইনটা কার? সূরা মায়দার 38 নম্বর আয়াত, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, ওদের হাত কেটে দাও, এই হাত কেটে দেওয়া হলে পরে আর কেউ চুরি করতে সাহস করবে না, একটা যদি চোরের হাত কাটা এলাকায় আর এই এলাকায় 10 বছরে চুরি হবে? এ বিধান দিয়েছেন কে? আমার জাতি বলল এই চোরের হাত কাটার বিধান চলবে না, বিকল্প আইন তৈরি করলো, আল্লাহর আইন বাতিল করলো, অথচ আল্লাহর আইন বাতিল করার অধিকার কারো আছে? অনেক আছে যারা এখন চিন্তা করে হাত কাটলে বেটা খাইবে কেমনে, আল্লাহর চেয়েও বেশি দরদি। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, কোরআন বলছে আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ তারা বিধান দান করেন, হুকুম দান করেন, আল্লাহর হুকুমকে পশ্চাতে ফেলে দেওয়ার মতো, পিছনে রাখার মতো কোন ব্যক্তির অধিকার নাই। কে হুকুম দিয়েছেন? আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের তিন দিনের মাথায় একটা চুরির ঘটনা ঘটল। চুরিটা করেছে কুরাইশ বংশের বনু মাখজুম শাখার একজন সম্ভ্রান্ত মহিলা, মহিলার নামটাও আল্লাহর নবীর ছোট মেয়ে ফাতেমার নামে নাম। কুরাইশের লোকেরা চিন্তা করলো কি করা যায়, হাত কাটা গেলে আমাদের বদনাম হয়ে যাবে, আল্লাহর নবীর কাছে কি করে সুপারিশ করা যায় হাত না কাটার জন্য। সবাই গিয়ে আল্লাহর নবীর পালক পুত্র জায়েদ, তার পুত্র উসামা, আল্লাহর নবীর পালক নাতি, খুব আদরের নাতি, একে গিয়ে ধরল, তুমি একটু নবীর কানে কানে গিয়ে বলবা যে যেন এটাকে একটু বিকল্প ব্যবস্থা করা হয়। তাছাড়া নবীকে এটাও জানিয়ে দাও কুরাইশ বংশের মেয়ে, নবীর বংশ তো কুরাইশ বংশ। তারপরে মেয়েটার নামও ফাতেমা। এটা শুনলে হয়তো আল্লাহর নবী বিকল্প ব্যবস্থা করবেন। ওসামা বিন জায়েদ চিন্তা করলেন, কত কথাই না বলি, এটাও বলবো, অসুবিধা কি। আল্লাহর নবীর কানে কানে গিয়ে যখন বিষয়টা উপস্থাপন করলেন, মুসলিম শরীফের হাদিস খুলে দেখবেন পরিষ্কার লেখা আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা লাল হয়ে গেল, তিনি খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন আর বললেন, ও হ্যাঁ মুসলিম জাতি, তোমরাও কি সেই ইহুদি এবং খ্রিস্টানদের মতো আল্লাহর বিধানকে পরিবর্তন করার চক্রান্তে লিপ্ত আছ? ওদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তিরা, বড় লোকেরা যদি অন্যায় করত সেক্ষেত্রে আল্লাহর বিধানকে তারা পিছনে ফেলে রাখত, তোমরাও সেই কাজ করার জন্য আমার কাছে সুপারিশ করছ? জেনে রাখো, আজকে কুরাইশ বংশের মেয়ে ফাতেমা নয়, আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মা ফাতেমাও যদি চুরি করত, লাউ আন্না ফাতেমা বিনতে মুহাম্মাদিন সারাকাত, আল্লাহর নবীর মেয়ে মোহাম্মদের মেয়ে ফাতেমা যদি চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য আমি তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। যারা বলেন সুবহানাল্লাহ, আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহর বিধানকে পরিবর্তন করার ক্ষমতা কারণায় বিধান দিয়েছেন কে? আল্লাহ। একটা দেখাইলে আমারও দেখাবো, আল্লাহ রাব্বুল আলামিন জেনা ব্যভিচারকে হারাম করে দিয়েছেন। কোরআন বলছে, আজ্জানিয়াতু ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়াসাআ সাবিলা, তোমরা জেনা ব্যভিচারের কাছেও যেও না, এটা অশ্লীল এবং বেহায়াপনা কাজ, খারাপ কাজ। সূরা বনী ইসরাইল 32 নম্বর আয়াত, আল্লাহ হারাম করে দিলেন জেনা ব্যভিচারকে। আমার জাতি আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে আইন করল, যদি পতিতালয়ের লাইসেন্স থাকে তাহলে বৈধ, এদের নাম যৌন কর্মী। এদের নাম কি? বুড়া যারা আগে তারা জানেন যে এদেরকে বলা হতো বেশ্যা, তারপরে পতিতা বলা হতো, এখন এটাকেও পরিবর্তন করে নাম দেওয়া হয়েছে কি? যৌন কর্মী, মানে এরা কর্মী, কাজ করে খায়। এইভাবে আল্লাহর বিধানকে পরিবর্তন করে দেওয়া হল। এরপরে জেনা ব্যভিচারের বিচার কোরআনে আছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা, ব্যভিচারিণী আর ব্যভিচারী যদি অবিবাহিত হয় তাহলে ওদেরকে জনসমক্ষে আনো, সব জায়গায় প্রচার করো, এরপরে ওদেরকে সবার সামনে একশো দররা মারো। আর যদি বিবাহিত হয় তাহলে আরো প্রচার করে ওদেরকে হাঁটু পর্যন্ত গাড়ো অথবা গাছের সঙ্গে বাঁধো, এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ও রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও। আইন দিয়েছেন কে? সে আইন আছে? এই আইন যদি বাস্তবায়ন থাকত তাহলে গোটা গাজীপুরে একটা যদি বিচার করা হতো তাহলে আর কোন মেয়েকে ধর্ষণ করার সাহস কেউ করত না, ঠিক কিনা? আল্লাহর এই আইনটাকে বাতিল করে দেওয়া হল। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন পর্দার বিধান, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে এবং আপনার মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, যেন তারা নিজের উপরে পর্দা করে না, জিলবাব ঝুলিয়ে দেয়, পর্দা ঝুলিয়ে দেয়। সূরা আল আহজাব 59 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনার মেয়েদেরকে, আপনার স্ত্রীদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, আলাইহিন্না লা আলা উনুকিহিন্না, যেন তারা নিজের উপরে, উপরে বলতে শরীরটা পুরো রাখতে হবে, চেহারাও ঢাকতে হবে, কোনটা খালি রাখা যাবে না। আল্লাহ তারা বলছেন এইটা যদি করো তাহলে আর তোমাদের সমাজে ইফতিজিন থাকবে না, দর্শন থাকবে না। আমার জাতি আল্লাহর এই পর্দার বিধানকে বাতিল করে বলল পর্দার জন্য কাউকে বাধ্য করা যাবে না, ঠিক কিনা? রায় দেওয়া হয় নাই? আমি এক একটা দেখাচ্ছি আল্লাহর বিধান কয়টা পরিবর্তন করেছে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন সম্পদের বন্টন কেমনে করতে হবে, হুকুম দিয়েছেন কে? সূরা নিসার 11 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, ইউসিকুমুল্লাহু, আল্লাহ তারা তোমাদেরকে ওসিয়াত করছেন, বিধান দিচ্ছেন, হুকুম দিচ্ছেন, কে হুকুম দিচ্ছেন? কোন নবীর দায়িত্ব ছাড়েন নাই, রাসুলের দায়িত্বে ছাড়েন নাই, কোন বুজুর্গের দায়িত্বে ছাড়েন নাই, ইমামের দায়িত্বে ছাড়েন নাই। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসিকুমুল্লাহু, আল্লাহ নিজে তোমাদেরকে হুকুম দিচ্ছেন, বিধান দিচ্ছেন, লিফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, একজন পুরুষ সন্তান দুইজন নারীর সমান সম্পত্তি পাবে, আইনটা দিয়েছেন কে? আমার জাতি বলল নারীদেরকে ঠকানো হয়েছে, অভিযোগটা কার বিরুদ্ধে? আমি এই কারণগুলো বয়ন করতে গেলে অনেক সময় লাগবে, আমার বই আছে, লেকচার আছে, আপনারা এখানে শুনে নেবেন, বিস্তারিত আমি আলোচনা করবো অন্য বিষয় নিয়ে আজকে। এভাবে আল্লাহর কত বিধান, আরো বলবো, সুদ ইসলামে হালাল না হারাম? কেমন হারাম? সূরা বাকারা 275 বই করো, আল্লাহ তাআলা বলছেন ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। এরপরে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরা বাকারার 278 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহা ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, অদারুমা বাকিয়া মিনার রিবা, এবং যত তোমাদের পাওনা সুদ আছে, বাকিয়া তো বোঝেন বকেয়া একেবারে বাংলা, মা বাকিয়া মিনার রিবা, তোমাদের যত বকেয়া সুদ আছে, পাওনা সুদ আছে, আল্লাহর বিধান জানার আগ পর্যন্ত যা করেছ মাফ হয়ে যাবে, আল্লাহর বিধান জানার পরে যদি বর্জন করতে পারো তাহলে জেনে রাখো আল্লাহ তোমাদের মাফ করে দিবেন, ছেড়ে দাও সব। দারুমা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের যত পাওনা সুদ আছে সব ছেড়ে দাও, বর্জন করে দাও। কে বলেছেন? আল্লাহ। শুধু এ পর্যন্ত না, এরপরে আল্লাহ কি বলেন শুনুন, সূরা বাকারার এবারে 279 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফাইল্লাম তাফালু, যদি তোমরা সুদ বর্জন করতে না পারো, আল্লাহর বিধান জানার পরেও সুদ না ছাড়ো, ফাদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের এলান করে দাও। কার সঙ্গে যুদ্ধ? সুদ না ছাড়লে কার সঙ্গে যুদ্ধ? আমার জাতি কি করল? আমার জাতি আল্লাহর এই বিধানটাকে পরিবর্তন করল, তারা সুদের লাইসেন্স দিয়ে সুদকে বৈধ করে দিল। আমাদের দেশীয় আইনে সুদ হারাম, কোনটা জানেন? এই যে গ্রামগঞ্জে যদি কেউ টাকা দেয় সুদে লাইসেন্স ছাড়া, গ্রামের যে মহাজনরা আছে যারা লাইসেন্স করে নাই, কোন এনজিও নাই, এরা যে সুদে টাকা দেয় এটা সরকারের খাতায় হারাম, মানে অবৈধ। আর সরকার তাদেরকে লাইসেন্স দিয়েছে বিভিন্ন এনজিও, এরপরে ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, কৃষি ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, যত রকমের ব্যাংক আছে সব ব্যাংকে সুদের কারবার হচ্ছে কিনা, এটা সরকার জায়েজ করে দিয়েছে। এবারে আসুন, আল্লাহ তাআলা যেটা হারাম করেছেন এই জিনিসটা যদি কেউ হালাল করে তার ঈমান থাকবে? শয়তানের দোষ ছিল কি জানেন? ভালো করে বুঝার চেষ্টা করেন, কেবল ওয়াজ মাহফিল এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের হয়ে যায়। ইবলিসকেও আল্লাহ একটা হুকুম দিয়েছিলেন, আদমকেও হুকুম দিয়েছিলেন। আদমকে আল্লাহ বলেছিলেন, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, জান্নাতে বসবাস করো, যেথায় ইচ্ছা সেথায় যাও, যা মনে চায় খাও, কিন্তু খবরদার এই গাছটার কাছেও যাইবা না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম রক্ষা করতে পারলেন না, ওই গাছের ফল খেয়ে বসলেন। আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, হে আদম তুমি এই কাজটা কেন করলে? আদম কোন যুক্তি পেশ করেছিলেন? আদম সম্পর্কে আসছে, ফাতালাত্তা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে কিছু কালিমা, কিছু বাণী অর্জন করেছেন এবং তার মাধ্যমে তিনি তওবা করেছেন, আল্লাহ তার তওবা কবুল করেছেন। তাফসিরে লেখে সেই তওব কালিমাগুলো ছিল কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা, ও আমার রব, আমরা আমাদের নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, গুনাহ করে ফেলেছি, পাপ করে ফেলেছি, তুমি যদি আমাদেরকে ক্ষমা না করো এবং দয়া না করো আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তওবা করলেন, গুনাহ স্বীকার করলেন, আল্লাহ মাফ করেছেন কিনা? ফাতাবা আলাইহি, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিলেন। ইবলিসকেও আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, আল্লাহ জুলুম করেন নাই। ইবলিসকে আল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া ইবলিস মা মানাকা আল্লাহ তাসজুদা ইদ আমারতুক। ও ইবলিস, আমি যখন তোমাকে হুকুম করলাম আল্লাহর জন্য, আমি যখন হুকুম করলাম আদমকে সেজদা করার জন্য, কেন সেজদা করলি না? ইবলিস যদি বলতো যে আল্লাহ অন্যায় করেছি, রব্বানা যালামনা, আদমের মতো বলতো, আল্লাহ মাফ করতেন কিনা? সে কিটা বলেছে? বোঝা গেল অন্যায় করা বড় কথা না, অন্যায় করে যদি মাফ চায় আল্লাহ কি করবেন? যত বড় অন্যায় করুক, আমি সামনে আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ এগুলো, কিন্তু অন্যায় করার পরে যদি আল্লাহর বিরুদ্ধে যুক্তি পেশ করে আল্লাহ ক্ষমা করবেন? ইবলিস এটাই করেছে। ইবলিস বলল কি, কি সুন্দর করে দেখেন আল্লাহর সামনে যুক্তি পেশ করছে, কালা আনা খায়রুম মিনহু। ইবলিস বলল, আল্লাহ আমি তো আদমের চেয়ে ভালো। কেমনে ভালো? ভালো মানি হল তার কথার অর্থ হচ্ছে এই যে তোমার হুকুমটা ঠিক মতো হয় নাই, যুক্তিসঙ্গত হয় নাই, তুমি আমাকে ঠকিয়েছ, আমার অধিকার হরণ করেছো, মানব অধিকার লঙ্ঘন করেছো। আনা খায়রুম মিনহু, খলাকতানী মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। আগুন যদি নিচেও জ্বালায় উপরে উঠে, আর মাটি যদি উপরে ছুঁড়ে মারা হয় নিচের দিকে চলে আসে। সুতরাং যুক্তির কথা হচ্ছে এই, আদম আমাকে সেজদা করবে, আমি আদমকে সেজদা করবে, এটা যুক্তিতে ধরে না। প্রথম যুক্তিবাদীর নাম কি? শয়তান। খেয়াল রাখবেন, আমার দেশে ইসলামকেও এখন মাপে যুক্তি দিয়ে, বক্তাদের নামের সঙ্গে কত কিছু লাগায়, বুলবুলে বাংলাদেশ। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষ, হয়ে গেছে বুলবুল। এই জন্য কবি একবার সুন্দর করে বলেছেন, কর বুলবুল তাউস কি তকলি দেশে তওবা, বুলবুল ফকত আওয়াজ হায় তাউস ফকত রং। ও মুসলিম জাতি, তুমি বুলবুলের সুর শুনে পাগল হয়ে যাও না। কর বুলবুল তাউস কি তকলি দেশে তওবা, বুলবুল ফকত আওয়াজ হায় তাউস ফকত রং। বুলবুলের গান শুনে আর ময়ূরের রং দেখে আবা কাবা দিব্যা আসা পাগড়ি পুগড়ি লাগাইয়া তারপরে যত সেরেকার দাঁত আছে সবগুলো করে, মাশাআল্লাহ। নাম বুজুর্গ, নাম কি? আল্লাহর ওলি। আসতেছে একটু আলোচনা পরে। ভাইরা আমার, ইবলিস এই যুক্তি করল প্রথম। এই জন্য আমরা কোরআন এবং হাদিসের যা আসবে আমার যুক্তিতে ধরুক বা না ধরুক সঙ্গে সঙ্গে কি করতে হবে, আত্মসমর্পণ করতে হবে। এরকম যারা মানে তাদের নাম কি? মুসলিম। আর যারা এগুলো মানে না বরং পরিবর্তন করে আল্লাহর ভুল ধরে তারা কি মুসলিম হবে? আমাদের জাতির এখানেই সর্বনাশ। আমার জাতি মনে করে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি মুসলমান হয়ে গেছি, বা বিশ্বাস করি আল্লাহ আছে মুসলমান হয়ে গেছি। এই বিশ্বাসগুলো মক্কার কাফেররাও করত। আপনারা একটা সোজা আমাকে উত্তর দেন, আল্লাহর নবীর আব্বার নাম কি? আমাদের নবীর আব্বার নাম কি? হ্যাঁ আব্দুল্লাহ, এটা জোরে বলবেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। তো যদি লোকেরা মক্কার কাফেররা আল্লাহ বিশ্বাস না করত তাহলে সন্তানের নাম কি আব্দুল্লাহ রাখে? এটা প্রমাণ করে যে ওরা আল্লাহকে বিশ্বাস করত। এবারে আরো প্রমাণ নেন, আল্লাহ তাআলা করে বলছেন ওয়ালা ইনসাল তাহুম মান খালাকাহুম লায়াকুলুনাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফেরদেরকেও জিজ্ঞেস করেন মান খালাকাহুম কে ওদেরকে সৃষ্টি করেছে, লায়াকুলুনাল্লাহ, ওরা বলবে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। তাহলে মক্কার কাফেররা বিশ্বাস করত যে ওদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ এরকম ভাবে পড়ে আরেক আয়াত ওয়ালা ইনসালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াসাখখারাস শামসা ওয়াল কামার। হে নবী, আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞাসা করেন কে সৃষ্টি করেছে আসমান এবং জমিন, কে অধীনস্থ করে দিয়েছে চন্দ্র এবং সূর্য, লায়াকুলুন্না খালাকাহুন্নাল আজিজুল আলিম, তারা বলবে সব কিছু সৃষ্টি করেছেন কে? তাহলে চন্দ্র সূর্য চালায় আল্লাহ, আসমান জমিন চালায় আল্লাহ, এই সবগুলো মক্কার কাফেররা বিশ্বাস করত কিনা? আমি মক্কার কাফেরদের প্রশংসা করছি না, একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আছে। পার্থক্যটা কোন জায়গায় দাঁড়া দরকার আছে না? এখনো বর্তমান যুগে ইহুদি খ্রিস্টানরা আল্লাহ বিশ্বাস করে কিনা? কোরআনের সূরা মায়েদার 18 নম্বর আয়াত পড়েন, পরিষ্কার বলা আছে ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাউ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকালাতিল ইয়াহুদু ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানরা বলে নাহনু আবনাউল্লাহি, আমরা হচ্ছি আল্লাহর সন্তান। আবনা হচ্ছে ইবনুন শব্দের বহুবচন, ইবনুন মানে হলো ছেলে মেয়ে নাতি পুতি, এই সবগুলোকে একসাথে কি বলে? নাহনু আবনাউল্লাহি, আমরা আল্লাহর সন্তান, আল্লাহর নাতি পুতি। ওয়াহিব্বাউহু, এবং আল্লাহর প্রিয় নাতি পুতি, তেজ্য পুত্র না। কারা দাবি করে? ইহুদি খ্রিস্টানরা নিজেদেরকে আল্লাহর নাতি পুতি দাবি করে, সন্তান দাবি করে। আল্লাহ বিশ্বাস করে না? আল্লাহ বিশ্বাস করে কিনা? এবারে শয়তানকে জিজ্ঞেস করি, শয়তান আল্লাহ বিশ্বাস করে কিনা? কোরআন বলবে হ্যাঁ বিশ্বাস করে। কালা রব্বি ফাঙ্গদিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, শয়তান যখন জান্নাত থেকে বহিষ্কৃত হল কি সুন্দর ডাক দিল, রব্বি, ও আমার রব, কাকে বলছে? ফাঙ্গদিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে কেয়ামত পর্যন্ত হায়াত দান করো। আবেদন করে কার কাছে? না কোনো খাজা বাবার কাছে, ল্যাংটা বাবার কাছে, মাজারওয়ালার কাছে, দরগাওয়ালার কাছে, দুর্গাওয়ালার কাছে। কালা রব্বি ওয়া আমার রব, আমাকে তুমি কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। ইবলিসও প্রার্থনা করেছে কার কাছে? ইবলিসও বিশ্বাস করে আল্লাহ আছে। এবারে ফেরাউন যে আল্লাহ দাবি করেছে, রব দাবি করেছে, ফেরাউন আল্লাহ দাবি করেছে, কোরআনে আছে স্পষ্ট, কালা হাল আলি মা আলিম তুমিন ইলাহিন গাইরি, আমি আমাকে ছাড়া তোমাদের আর কোন আল্লাহ আছে বলে মানি না। আর একায়াতে বলছে লাইন ইত্তাখাযতা ইলাহান গাইরি লাজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমাকে বাদ দিয়ে যদি আর কোন আল্লাহ মানো সব জেলে ঢুকিয়ে দিব। কে বলেছে? আল্লাহ দাবি করেছে। এরপর রব দাবি করেছে, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা, সব মানুষকে বড় মাঠে জড়ো করলো, এরপরে ঘোষণা করলো আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রধান রব। আল্লাহ দাবি করলো, রব দাবি করলো, কিন্তু এই ফেরাউন আল্লাহ বিশ্বাস করত। স্পষ্ট করে আয়াত আছে, আয়াত করো, ওয়াকালাল মালাউ মিন কওমি ফিরাউনা আতাদারু মূসা ওয়া কওমাহু লিয়ুফসিদু ফিল আরদি ওয়াইয়াদারাকা ওয়া আলিহাতাকা, মুসাকে ফেরাউনকে তার মন্ত্রীবর্গ তার উজির নাজিররা বলল, আতাজারু মুসা ওয়া কওমাহু, তুমি মুসা এবং মুসার জাতিকে কি এই সুযোগ দিবে, লিয়ুফসিদু ফিল আরদে, যে তারা জমিনে ফেতনা ফাসাদ করবে, ওয়াইয়াজারাকা ওয়া আলিহাতাকা, তোমাকে এবং তোমার আল্লাহদেরকে সে বর্জন করবে, তোমাকে এবং তোমার আল্লাহদেরকে। তাহলে ফেরাউনের কি ছিল? আল্লাহ ছিল, ফেরাউনের আল্লাহ ছিল। তাহলে বোঝা যায় আল্লাহ বিশ্বাস করে সবাই। আমাদের এখন মুসলমানদের বিশ্বাস মা দুর্গা দেবী প্রতি বছর কোন না কোন বাহনে চড়ে আসেন, এবার এসেছেন কিসে চড়ে? গজে চড়ে। আর আমরা জানি মা দুর্গা দেবী গজে চড়ে আসলে পৃথিবী ধনে ধন্যে শস্য শ্যামলে পরিপূর্ণ হয়ে যায়। বাস্তবতাই হয়েছে, এবার বাংলাদেশে ফসল বেশি হয়েছে, বাংলাদেশের জিডিপি দাঁড়িয়ে সাথে উঠেছে। ভাষণ দেয় নাই কেউ? মন্দিরকে ভাষণ দিয়েছে কিনা? এই লোকগুলোর চরিত্র বড় মারাত্মক। হজ্জে কাবা ভিকেয়া গঙ্গা কাছে নান ভিলেয়া, খোসরা হে আল্লাহ বি শয়তান বি নারাজ না হো, খোসরা হে আল্লাহ বি শয়তান বি নারাজ না হো। বলেন কি বলছি? হজ্জে কাবা ভিকেয়া, কাবায় গিয়ে হজ করে, গঙ্গা কাছে নান ভিলেয়া, গঙ্গায় গিয়ে আবার স্নানও করে, মাথায় টিপো লাগায়, খোসরা হে আল্লাহ বি শয়তান বি নারাজ না হো, আল্লাহ যেন খুশি থাকে, শয়তানও যেন অসন্তুষ্ট না হয়, সব দিক ম্যানেজ করে চলে। এই লোকদের বিশ্বাস হচ্ছে দুর্গা দেবী গজে চড়ে আসছে, সেজন্য ফুলে ফলে ফসলে ভরে গেছে। মক্কার কাফেররা ওই বিশ্বাস করত না। কোরআনকে জিজ্ঞেস করো, কোরআন স্পষ্ট বলবে, ওয়ালা ইনসাল তাহুম মান নাযালা মিনাস সামাই মা ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা। হে নবী, আপনি যদি মক্কার কুফফারদেরকে জিজ্ঞেস করেন, আবু জাহেল আবু লাহাবদেরকে জিজ্ঞেস করেন, মান নাযালা মিনাস সামাই মাআন, কে আসমান থেকে পানি বর্ষণ করে, বৃষ্টি দেয় কে, পানি দেয় কে, ফাহিয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, অতবার সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যা জমিনকে আবার জীবিত করে কে? লা ইয়াকুলুন আল্লাহ, আল্লাহ বলছেন। তাহলে আবু জাহেল আবু লাহাবের গোষ্ঠী এরা অবশ্যই বলবে সবকিছু করেন কে? আল্লাহ। এবারে বলবেন যে হুজুর, একটা জায়গায় পার্থক্য আমরা জানি, এটা তো আপনি বলতেছেন না, মক্কার কুফফাররা মূর্তি পূজা করত, আমরা তো মূর্তি পূজা করি না, ঠিক না? মনে মনে প্রশ্ন আছে কিনা? আসুন, মক্কার কুফফাররা মূর্তি পূজা করত কেন সেটাও কোরআন বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলা বলছেন, মা না আল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, আল্লাহর পরিবর্তে যারা মূর্তি পূজা করে, দেবদেবী পূজা করে, বিভিন্ন রকম আউলিয়া বানিয়ে নিয়েছে, আল্লাহ তাআলা বলছেন তারা বলবে, মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো এইগুলোর পূজা করি শুধুমাত্র এই জন্য এরা আমাদেরকে আল্লাহর নিকটে পৌঁছাইয়া দিবে। তাহলে মূর্তি পূজা করতে কি জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। কি বুঝুর্গ দেখেন না, আল্লাহকে পাওয়ার জন্য তারা মূর্তি পূজা করত। এটা একটা আয়াত। আরেকটা আয়াত আছে, হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, আল্লাহ বলছেন তারা বলবে, ইয়াকুলুনা, তারা বলে, হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এরা হচ্ছে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। সূরা ইউনুসের 18 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম, ওরা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছু দেবদেবী আর মূর্তি পূজা করে যা ওদের ক্ষতিও করতে পারে না, উপকার করতেও পারে না। ওয়াইয়াকুলুনা, এবং তারা বলে, হাউলাই শুফাউনা ইনদাল্লাহ, এরা হচ্ছে আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী। কি করি তাহলে? মক্কার লোকেরা মূর্তি পূজা করত কাকে পাওয়ার জন্য? দেখেন কি চমৎকার কথা, এই যে দেবদেবী মূর্তি পূজা করত আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম রূপে। আপনি তো প্রার্থনা করেন মাধ্যম রূপে, খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, কত রকম আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিউল হামিদ। ও দুনিয়ার লোকেরা, ইয়া আইয়ুহান্নাস, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বলছেন, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির, তোমাদের ইমাম ফকির, মুক্তাদি ফকির, ইমাম ফকির, পীর ফকির, মুরিদ ফকির, খাজাওয়ালা ফকির, দরগাওয়ালা ফকির, দুর্গাওয়ালা ফকির, সব কিছু ফকির, রাজা ফকির, প্রজা ফকির, আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিউল হামিদ, একমাত্র ধনী হচ্ছেন কে? আল্লাহ। এইজন্য মক্কার কুফফাররা বিপদে পড়লে সেই দেবদেবী ভুলে যেত। কোরআন বলছে, وَإِذَا غَشِيَهُمْ مَوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ, যখন তারা তুফানে পড়ে যেত, বিপদে পড়ে যেত, তখন তারা ওই মূর্তি আর খাজা বাবা সব ভুলে গিয়ে সরাসরি আল্লাহকে ডাকতো। কাকে ডাকতো? তাহলে এবার তো এটাও পরিষ্কার হয়ে গেল। তাহলে এখন মক্কার কুফফারদের সঙ্গে আমাদের পার্থক্য কোন জায়গায় জানা দরকার আছে না? আমরা আল্লাহর নবীর ইতিহাস তালাশ করি, কেন কুফফারদের সঙ্গে গন্ডগোলটা লাগলো? আল্লাহর নবী নবুয়ত প্রাপ্তির পরে 3 বছর পর্যন্ত গোপনে গোপনে স্থানে দাওয়াত দিয়েছেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হল, ফাসদা বিমা তুমার ওয়া'রিদ আনিল মুশরিকিন, হে নবী, আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে যে হুকুম নাজিল করা হয়েছে আপনি তা স্পষ্ট করে প্রকাশ্যে বলুন। ওয়া'রিদ আনিল মুশরিকিন, এই মুশরিকদের কি করবে কি না করবে সেদিক থেকে মুখ ফিরিয়ে নিন, এর পরোয়া করার কোন দরকার নেই, আপনি প্রকাশ্যে বলুন। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার নিয়ম অনুযায়ী সকালবেলাকে পাহাড়ে উঠলেন, সাফা পাহাড় উঠে ডাক দিলেন, ইয়া সাবাহা, ইয়া বনী ফের, ইয়া বনী হাশেম, বিভিন্ন গোত্রের নাম ধরে ডাক দিলেন, সব নেতারা জড় হয়ে গেল। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে আমার মক্কার নেতারা, আজকে আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী বসে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? সব নেতারা বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা ইল্লা সাদিকান, আমরা আপনার থেকে কখনো মিথ্যা কথা শুনি নাই, আপনার থেকে সত্য কথাই শুনেছি। এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে মক্কার নেতারা শুনে রেখো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, আজকে যদি তোমরা একটা কথা বিশ্বাস করো, একটা কথা স্বীকার করো, মেনে নাও, তামলিকুনা বিহাল আরব, ওই একটা কথা মানার কারণে তোমরা গোটা আরব দেশের মালিক হয়ে যাবে, ওয়াতাদীনুনাকুম আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, আউতুয়াদ্দিল জিজিয়া, আর যারা তারা তোমাদের দিন গ্রহণ করবে না তারা জিজিয়া কর দিয়ে থাকবে। কয়টা কথা? মক্কার কুফফাররা খুশি, এখনো খুশি, একটা কথা মানলে আমাদের নেতৃত্ব চলে আসবে সারা দুনিয়ার উপরে, বলো তাড়াতাড়ি একটা কথা কি? এই একটা কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর বিরুদ্ধে সব চলে গেল। বোঝা গেল, তারা বুঝতে পেরেছিল সেই কথাটা কি? ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তা'বুদুনাল্লাহা ওয়াহদাহু ওয়া তাখলাউনা মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, ওহে দুনিয়ার মানুষেরা, সারা পৃথিবীর মানব জাতিকে আল্লাহ নবী ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সেই একটা কথা আর কিছু না, তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমরাও করি, আমরা বললে আমাদের কেউ কিছু বলে না। আল্লাহর নবী যখন বললেন তখন কুফফাররা বুঝতে পেরেছিল, আজকে মক্কার কাফেররা যা বুঝতে পেরেছে আমরা তাও বুঝি না। মক্কার কুফফাররা বুঝে শুনে প্রতিবাদ করেছে। কোরআনুল কারীমের সূরা সাদের 5 নম্বর আয়াত দেখুন, পরিষ্কার বলা আছে, আবুল আহাব কি প্রতিবাদ করলো? আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, কি বলে মোহাম্মদ? আজালাল আলিহাতা, সমস্ত আলিহাদেরকে, আমাদের আল্লাহদেরকে, দেবদেবীদেরকে সব বাতিল করে এক আল্লাহ কেন্দ্রিক করে ফেলল, এত বড় আশ্চর্য কথা! মক্কার কুফফাররা বুঝতে পেরেছে, লা ইলাহা মানে সব বাদ, লা ইলাহা বর্জন, ইল্লাল্লাহ গ্রহণ, লা ইলাহা নফি নফি, ইল্লাল্লাহ ইসবাত। একটা পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে যেরকম আগে পুরাতন রং ঘষে মেজে পরিষ্কার করে তারপরে নতুন রং করা হয়, ঠিক তেমনি ভাবে লা ইলাহার দ্বারা সমস্ত গায়রুল্লাহকে উৎখাত করে এরপরে এক আল্লাহর হুকুম মানতে হবে, এটার নাম কি লা ইলাহা, এটা বুঝতে পেরেছিল। আজকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, আবার লেখছি সংবিধানের সাথে এক লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক কে, সংবিধান আল্লাহ লেখা আছে, কি মুসিবত, প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ লেখা আছে। এবারে কোরআনকে জিজ্ঞেস করি ক্ষমতার মালিককে, আল্লাহ বলছেন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, আল্লাহ বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকে তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খাইর। হে নবী আপনি জানিয়ে দিন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ তুমি হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার মালিক কে, তুতিল মুলকা মান তাশাউ, তুমি যাকে ইচ্ছে করো তাকে ক্ষমতা দান করো, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, বিয়াদিকাল খাইরু, সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত মঙ্গলের চাবিকাঠি কার হাতে, পরিষ্কার হয়ে গেল সব ক্ষমতার মালিককে। কুফফাররা ভালো করে বুঝতে পেরেছিল এই লা ইলাহার মানে হচ্ছে আমাদের আর কারো অনুগত্য চলবে না, কারো বিধান চলবে না, সব ক্ষেত্রে হুকুম চলবে কার, ব্যাংকে আল্লাহর হুকুম মানতে হবে, আদালতে আল্লাহর হুকুম মানতে হবে, সংসদে আল্লাহর হুকুম মানতে হবে, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব জায়গায় হুকুম চলবে কার, গোলামি হবে কার, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু আমি কেবলমাত্র তোমারই গোলামি করি, খালি মসজিদে না সব জায়গায়, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ বলছেন আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, কার গোলামি করবে, শুধু কি মসজিদে, পাঁচটা তো ইসলামের বেনা, ওইটা পালন করলেই চলে, এটাও তো বোঝে নাই, ইসলামের বেনা বলা হয়েছে, বেনা মানে কি পিলার, আপনি পাঁচটা পিলার দাঁড় করে রাখেন বিল্ডিং হবে, আপনি বলেন হুজুরদেরকে দাওয়াত আমি একটা বিল্ডিং করেছি একটু দোয়া করবেন, সবাই গিয়ে দেখো পাঁচটা পিলার দাঁড়িয়ে আছে, কি বলবে, ওই মেয়েরা তোমার বিল্ডিং কোথায়, পেয়ে তো বিল্ডিং পাঁচটা পিলার আছে, ঠিক সেরকম ভাবে ইসলামের পাঁচটা পিলার বলা হয়েছে নামাজ রোজা হজ যাকাত এবং ইমান, এটা কি পূর্ণাঙ্গ ইসলাম নাকি, এটা মৌলিক বিষয় পিলার, এরপরে ইসলামের আরো দেওয়াল লাগবে, ছাদ লাগবে, রং করতে হবে, দরজা লাগবে, জানালা লাগবে, সেগুলো কোথায়, ভাইরা আমার পিলারই তো ঠিক নাই, পিলারই নর্মল করবে, নামাজ কয়জনে পড়ে, রোজা কয়জনে রাখে, হজ চাল বাহানা করে, বুড়ো হইলে করবে, এরপরে যাকাত না দিলেই হয়, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার গোলামি করার জন্য, জীবনের সকল ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সব ক্ষেত্রে গোলামি করব কার, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, কুল মানে ঘোষণা করো, বলো ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ সব কিছু কার জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন সব কার জন্য, আল্লাহ তাআলা বলেছেন ওয়া ক্বালা আল্লাহু লা তাত্তাখিযু ইলাহাইন ইসনাইন, তোমরা দুইজন আল্লাহ বানাইবা না, মসজিদের আল্লাহ একজন, বাহিরের আল্লাহ একজন, মসজিদের ইমাম সাহেব যদি নামাজে ভুল করে কোরআনের বিপরীত পড়ে ভুল পড়ে কোরআন লোকমা দেয় কিনা, মসজিদের এই গরিব ইমাম সাহেব যদি ভুল পড়ে লোকমা দেয়, আর রাষ্ট্রীয় ইমাম সাহেবরা যখন কোরআনের বিরুদ্ধে যায় তখন লোকমা দেয় কেউ, লোকমা দিতে হবে, এই জন্য আমি কোরআনুল কারিমের আয়াত তেলাওয়াত করেছি, মূল আলোচনা আমি এখন শুরু করছি, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলছেন এই কোরআনুল কারিমের বিধানকে কায়েম করার জন্য একদল মানুষের প্রয়োজন হবে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই মুমিনরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর হুকুম মানে, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করতে চায়, এইরকম মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন কে, ব্যবসা কেনার জন্য কয়টা জিনিস দরকার, চারটে, কয়টা, বিক্রেতা, ক্রেতা আর পণ্য আর কি মূল্য, কয়টা জিনিস হলো, দেখুন আল্লাহ কি সুন্দর করে বলেছেন আয়াতটা, এবার বোঝার চেষ্টা করবেন, এবারে আসল আলোচনা শুরু হচ্ছে, ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করেছেন ক্রেতাকে। ক্রেতাকে কি কিনলেন, মাল কি? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, বিক্রেতা হচ্ছে মুমিন, কারা? মুমিনদের থেকে ক্রয় করেছেন। কি ক্রয় করলেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, কিসের বিনিময়ে? ক্রেতাকে, বিক্রেতাকে, পণ্য কি? মুমিনের জান এবং মাল। মূল্যটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে। এবারে কাজ করতে বাজার কোথায়? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, লড়াই করবে আল্লাহর জমিনে, আল্লাহর দিন কায়েমের জন্য, আল্লাহর জমিন থেকে শিরককে উৎখাত করার জন্য, আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করার জন্য, মানব রচিত বিধানকে বাতিল করার জন্য, কোরআনের বিধানকে কায়েম করার জন্য লড়াই করবে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, লড়াই করবে। ফায়াক্তুলুনা ওয়া ইউক্তালুন, তারা মারবে আর মরবে। কি করবে? মরবেও আবার মারবেও। কি মরার মধ্যে মজা! আল্লাহ কিনে নিচ্ছেন। কি করতেছেন? সাহাবা কিরাম কাঁদতেন যে আল্লাহ আমাকে তুমি কিনবা না, আমি কি পচা হয়ে গেলাম? আমি তো বুড়ো হয়ে যাচ্ছি। দাড়ি ধরে দেখতেন যে সাদা হয়ে যাচ্ছে, আল্লাহ বরফ তো গলে যাচ্ছে, তুমি কবে কিনবা? আমর আব্দুল জামুহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতে পারেন না, মাজুর, বলতে আমাকে উটের সঙ্গে বেঁধে দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। শহীদ হয়ে গেছেন। তারা বুঝতে পেরেছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ওয়ালা ওয়াদিতু আন্নি উক্তালু ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল, আমার ইচ্ছে হয় আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করি, শহীদ হয়ে যাই, আবার যুদ্ধ করি, আবার শহীদ হয়ে যাই, আবার যুদ্ধ করি, আবার শহীদ হয়ে যাই। কে বলেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মনে চায় জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন, চাও আমার কাছে কি চাইবা? কোন পীর বুজুর্গ ওলি আল্লাহ কেউ বলবে না যে আমি দুনিয়া আবার ফিরে যাব। একমাত্র শহীদরা বলবে, আল্লাহ তুমি তো সবই দিয়েছ, আর কি চাবো? না তারপরও চাও? শহীদরা বলবে, আল্লাহ আমরা চাই আমাদেরকে আবার দুনিয়ায় পাঠাইয়ে দাও, আমরা তোমার রাস্তায় যুদ্ধ করে আবার শহীদ হয়ে আসি, আবার জান্নাতে যাই। ফায়াক্তুলুনা ওয়া ইউক্তালুন, কি মজার ইবাদত! আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাই যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছে, করতেন, আবার হজ করতে যেতেন। ওনাকে একবার ওনার শিষ্যরা বলল যে হুজুর আপনি এত কষ্ট করছেন, অথচ ওই যুগে ছিল ফুজাইল ইবনে আইয়াজ রাহমাতুল্লাহ আলাই, বহুত বড় একজন বুজুর্গ ছিলেন। তো ওনার কথা উনি উল্লেখ করা হল, আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাই, ফুজাইল ইবনে আইয়াজ যিনি মক্কা থাকতেন, মদিনায় থাকতেন, আর এটা বাস্তব, মক্কা মদিনায় থাকতেন, জমজমের পানি খাওয়া যায়, বাইতুল্লাহ তওয়াফ করা যায়, হজরে আসাদ চুমু দেওয়া যায়, এরকম মাকাম ইব্রাহিম এর পাশে নামাজ পড়া যায়, এত মর্যাদা, 100,000 রাকাত পাওয়া যায় 1 রাকাত নামাজে, এত মর্যাদা যিনি অর্জন করছেন, আপনিও তো পারেন, কেন ক্ষমাকে কষ্ট করছেন যুদ্ধের ময়দানে বসে? আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই ফজাইল ইবনে আইয়াজ রহমাতুল্লাহ আলাইকে উদ্দেশ্য করে লিখলেন, ইয়া আবিদাল হারামাইন লাও আবসারতানা লালিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদমুইহি ফানহুরুনা বিদমাইনা তাতাখাদ্দাবু। ইয়া আবিদাল হারামাইন, ওহে মক্কা মদিনার ইবাদতকারী ফজাইল ইবনে আইয়াজ, তুমি মক্কা মদিনায় বসে ইবাদত করছো ঠিকই, সব কিছু করছো, 1 রাকাতে 100,000 রাকাতে সওয়াব পাচ্ছ, জমজমের পানিও পান করছো, বাইতুল্লাহ তওয়াফ দি করছো, হাজরে আসাদ চুমো দিচ্ছ, মুলতাজামের সঙ্গে তুমি জড়িয়ে ধরছো, কাবার গিলাফ জড়িয়ে ধরছো, সব কিছু করছো, জেনে রাখো, লাও আবসারতানা লালিমতা আন্নাকা বিল ইবাদাতি তালাবু, আমরাও একটা ইবাদত করছি, যুদ্ধ করছি আল্লাহ দুশমনদের সঙ্গে, তুমি যদি আমাদের ইবাদত দেখতে তাহলে তোমার ইবাদতটাকে খেলনা ছলনা ছাড়া কিছুই মনে করতে না। কারণ তুমি ইবাদত করছো খানায় কাবার পাশে বসে, আর দুনিয়ার সব জায়গায় উম্মতে মুহাম্মাদিকে খ্রিস্টান বানানো হচ্ছে। বাংলাদেশের পাহাড়গুলোতে যাও, দলে দলে উম্মতে মুহাম্মাদি খ্রিস্টান হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় মুসলমানদেরকে খ্রিস্টান বানানো হচ্ছে, আল্লাহর নবীর উম্মতদেরকে হত্যা করা হচ্ছে, দর্শন করা হচ্ছে। সেই জন্য তোমার মধ্যে কোন স্পৃহা নেই, কোন জজ্বা নেই, তুমি ইবাদত করছো ঠান্ডা ভাবে। ইয়া আবেদাল হারামাইনে লাও আবসারতানা লালিম তান্নাকা বিল ইবাদা তালাবু। জেনে রাখো, তুমি ইবাদত করতে করতে যখন মজা পাও, জজ্বায় চলে আসো, তোমার চোখ দিয়ে কান্নায় পানি ভরে যায়, গাল ভিজে যায়, গিরিবা ভিজে যায়। মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি ফানহুরুনা ইয়াউমাল ফানহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু। আর আমাদের যখন জজ্বা আসে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার সময় যখন জজ্বা আসে, আমরা যুদ্ধ করতে করতে আমাদের মাথা ভেঙে যায়, দাঁত ভেঙে যায়, চেহারা ভেঙে যায়, জখম হয়ে যায়, আমাদের মাথার রক্ত দিয়ে আমরা আমাদের গিরিবা রঞ্জিত করি। যদি বলেন সুবহানাল্লাহ। من كان يخزب خده بدموعه فنحورنا يوم بدمائنا تتخضب ريح العبير لكم ونحن عبيرنا رهج السنابك والغبار الأطيب তুমি যখন ইবাদত করতে বসো, পাতলা ফিনফিনে সাদা জামা গায়ে দিয়ে বসো, পরিষ্কার পরিচ্ছন্ন জামা তোমার গায়ে আছে, আতর গোলাপ তুমি লাগিয়ে বসেছো, ভালো কথা, আল্লাহর রাসূল আতর পছন্দ করতেন, আমি সমালোচনা করছি না, কিন্তু জেনে রাখো তোমার আতরের জন্য কোন জান্নাতের গ্যারান্টি নেই। আর আমরা যখন যুদ্ধ করতে যাই, রহজুসানাবিকি ওয়াল গুবারুল আতিয়াবু, আমাদের আতর শুনে রাখো কি, আমাদের আতর হচ্ছে যুদ্ধের ময়দানে ঘোড়ার পায়ের আঘাতে অগ্নি বের হয় সে অগ্নিস্ফুলঙ্গ, আর আমাদের যুদ্ধের ময়দানে ধুলা বালু মিলে আমাদের আতরের কাজ হয়ে যায়। জেনে রাখো, তোমার আতরের কোন গ্রান্তি জান্নাতের না থাকলেও আমাদের ব্যাপারে বলা হয়েছে হাদা কিতাবুল্লাহ ইয়ানতিকু বাইনানা, আমাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে জেনে রাখো, আল্লাহর রাস্তার ধুলাবালু এবং কোন জাহান্নামের ধোয়া কোন মুজাহিদের মুখে নাকে ঢুকতে পারে না, একাত্র হতে পারে না। আমার ভাইয়েরা, শুধু এ পর্যন্ত একবার লেখলেন, তুমি যখন মারা যাবে, তুমি যখন মারা যাবে, তুমি যত বড় বুজুর্গ হও, তোমার কাপড় চোপড় খুলে তারপরে নতুন কাপড় পরিধান করা হবে, কারণ তুমি মরে গেছো। আমরা যখন মারা যাব, আল্লাহর রাস্তায় শহীদ হব, আমাদের কাপড় খোলার প্রয়োজন নেই, জামা খোলার প্রয়োজন নেই, রক্ত মাখার জামা সহ দাফন করার কথা বলা হয়েছে। কারণ কি, আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের মাঠে যখন শহীদরা মাঠে উঠবে, তাদের জখমগুলো তাজা হয়ে যাবে, ইয়াসরুবু দামান, রক্ত আবার তাজা হয়ে ঝরতে থাকবে, লাউনুহু লাউনুদ্দাম ওয়া রিহুহু রিহুল মিস্কে, রক্তগুলো রঙে হবে রক্ত, মিস্ক আম্বারের চেয়ে ঘ্রাণ হবে বেশি। ওরে সুবহানাল্লাহ। তুমি যখন মৃত্যুবরণ করবে, তোমার জানাজায় লক্ষ লক্ষ লোক হবে, কিন্তু জেনে রাখো আমার জানাজায় হয়তো লক্ষ লক্ষ লোক হবে না, কোনো প্রয়োজন নাই, কারণ আমি জীবিত, আমি মৃত্যু নাই। আলা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত হাযা কিতাবুল্লাহি ইয়ানতিকু বাইনানা লাইসা শাহীদু বিমাইয়িতিন লা ইউকযাবু। শহীদরা মৃত্যুবরণ করেন না, শহীদ আল্লাহর কাছে কি, সেই জন্য বলা হয়েছে আল্লাহ তাআলা বলছেন তারা মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন কে, আল্লাহ। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি, তারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে, লড়াই করবে, ফায়াক্তুলুনা ওয়া ইউক্তালুন, তারা মারবে এবং মরবে। এই কাজ করলে যদি শহীদ হয়ে যায় জান্নাতে যাবে, ক্রয় করেছেন কে, আল্লাহ। বিনিময় কি, জান্নাত। এখন চিন্তা করে যে এই যে বিক্রি করলাম, দলিল ঠিক আছে কিনা, জমি কিনতে গেলে কয়টা দলিল দেখে, সেই ব্রিটিশ আমলের সিএস আর এস আর কি আছে না, পাকিস্তান আমলের বাংলাদেশ আমলের, আল্লাহ রাব্বুল আলামিনও এখানে তিনটা দলিল পেশ করেছেন, ওয়াদানা আলাইহি হাত্তান ফিত তাওরাতি ওয়াল ইনজিলে ওয়াল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদানা আলাইহি, এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর অঙ্গীকার যা রয়েছে তাওরাতে, ব্রিটিশ আমল মুসা আলাইহিস সালামের যুগ, ওয়াল ইনজিলে এবং ইনজিলে রয়েছে ঈসা আলাইহিস সালামের যুগ, ঈসা আলাইহিস সালামের কিতাব, ওয়াল কোরআন এবং কোরআনেও রয়েছে। এরপরেও যদি তোমাদের সন্দেহ থাকে, জেনে রাখো মান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর চেয়ে আর বেশি ওয়াদা পূরণকারী কে আছে, আল্লাহ ওয়াদা পূরণ করবেন কিনা, বিশ্বাস হয়তো নাকি। এরপরও চিন্তা করে, ওই যে একদল গ্রামের মানুষ বাজারে যখন তরকারি বেচতে যায়, রাস্তার মুখে একদল পাইকাররা কিনে নেয়, ওই বেটা বাজারে যায় চিন্তা করে ঠকলাম কিনা, ঠকলাম কিনা চিন্তা করে কিনা, আল্লাহ তারাও দেখলেন আমরাও চিন্তা করি ঠকলাম কিনা, বেচলাম তো নিজের জানাল সব, আল্লাহ বলছেন ঠকো নাই। তোমরা আল্লাহর সঙ্গে যে বেচা কিনা করেছ এই বেচা কিনায় তোমরা খুশি হও আনন্দিত হও, ফাস্তাবশিরু তোমরা আনন্দিত হও খুশি হও, বিবাইয়াকুমুল্লাযী বায়াতুম বিহ তোমরা আল্লাহর সঙ্গে যে বেচা কিনা করেছ যে ব্যবসা করেছ এতে কোনো ঠক নাই। আল্লাহ বলছেন ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই হচ্ছে বড় সফলতা মহান সফলতা, আল্লাহর কাছে বিক্রয় করে দেওয়া। এবারে বিক্রয় করে দিলাম আল্লাহ কিনলেন, আল্লাহ কি পচা মাল কিনবে? আমরা বাজারে গেলে তালাশ করি না মাল কোনটা ভালো, চিংড়ি মাছ কিনতে গেলে দেখি কোনটা পচা কোনটা ভালো, তালাশ করি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই যে মুমিনদের জান এবং মাল ক্রয় করলেন, সব মুমিনদেরটা কিনবেন না, পচা মুমিনটা কিনবেন না, বেজাল ইমানদারে কিনবেন না, আল্লাহ কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন। এবারে আল্লাহ তালা নয়টা কোয়ালিটি বলেছেন, কয়টা কোয়ালিটি? আল্লাহ তাআলা যে মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন তাদের কয়টা কোয়ালিটি? এবারে সূরায়ে তওবার 112 নম্বর আয়াত, এই নয়টা কোয়ালিটি এক আয়াতে আছে। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله কয়টা হলো? নয়টা কোয়ালিটি। এই নয়টা কোয়ালিটি যে মুমিনদের আছে ওই মুমিনদের জান এবং মাল আল্লাহ ক্রয় করেছেন, আর যদি ভেজাল থাকে আল্লাহ কিনবেন না? সব মুমিন মুমিন না। সূরা বাকারা 8 নম্বর আল্লাহ বলছেন ওয়ামিনা আন-নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে একদল মানুষ এরকম আছে যারা মুখে দাবি করে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, আমরা পাক্কা মুমিন। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার খবরদার ওই লোকগুলো মুমিন না, ওরা মুনাফিক। ওরা কি? ওরা মুনাফিক। কোরআনে আরেকটা আয়াত আরো মজাদার, আল্লাহ বলছেন সূরায়ে ইউসুফের 106 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তারা বলছেন বেশিরভাগ লোক ইমান আনে শিরক যুক্ত অবস্থায়। কি অবস্থায়? শিরক যুক্ত অবস্থায় ইমান আনে, আর শিরক যুক্ত অবস্থায় ইমান আনলে আল্লাহ কবুল করবে না। কোরআন বলছে ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আই ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ তাআলা এটা ক্ষমা করবেন না যদি কোনো ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশাউ, এর নিচে ছোট যত গুনাহ আছে, চুরি করো বদমাশি করো হয়তো আল্লাহ মাফ করে তোমাকে জান্নাত দিবেন অথবা তোমাকে শাস্তি দিয়ে জান্নাত দিবেন, কিন্তু যদি কোনো ব্যক্তি শিরকের গুনাহ নিয়ে মারা যায় আল্লাহ তাআলা ক্ষমা করবেন না বলে ওয়াদা করেছেন। ভাইরা আমার, এই জন্য শয়তান মানুষ চুরি করলে খুশি হয় না, জেনা করলে খুশি হয় না, খুন করলে খুশি হয় না, কারণ এগুলো তওবা করলে মাফ করে দিবে আল্লাহ তাআলা, বা এমনি মাফ করে দিবে, কিন্তু শিরক করলে খুশি হয়। কি জন্য? শিরক করলে সে অবস্থা যদি মারা যায় তওবা করতে না পারে আল্লাহ মাফ করবেন না। কোরআনে পরিষ্কার বলা হয়েছে ইন্নাহু মাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন, জান্নাতকে। এবারে সেই কোয়ালিটি নয়টা কি কি যেটা বলছিলাম সেটা হচ্ছে এই, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিয়েছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করল আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। কোরআনে কত আয়াত, কত আয়াত পড়ব শিরকের উপরে, আল্লাহ তাআলা বলছেন ইন্নাশ লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করো না, শিরিক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। এমনি আল্লাহ তাআলা আগাতে বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান আনলো অথচ তাদের ঈমানটাকে শিরিকের সাথে যুক্ত করলো না, সেই সমস্ত মুমিনদের জন্য সুসংবাদ রয়েছে, ঈমান থাকবে শিরিক মুক্ত, বেজাল মুক্ত, শিরক যুক্ত থাকে ওই ঈমান আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। এর উপরে কোরআনে অনেকগুলো আয়াত আছে, আমাদের নবীজিকে আল্লাহ তাআলা বলছেন, আমাদের নবীজিকে বলছেন আল্লাহ তাআলা বলছেন লাইন আশরাকতা, হে নবী আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করতেন, আপনি যদি শিরিক করেন, লাইন আশরাকতা লাইহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, হে নবী আপনি যদি আল্লাহর সঙ্গে শিরিক করেন আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত আমলগুলো হাত করে দিবেন, বরবাদ করে দিবেন এবং আপনি ক্ষতিগ্রস্ত লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এরপরে করে আরেক জায়গায় আল্লাহ তাআলা 18 জন নবীর নাম উল্লেখ করে বলেছেন, উলুল আজম বড় বড় নবীদের নাম উল্লেখ করে বলেছেন, আল্লাহু আকবার, লাউ আশরাকু ওয়া লাউ আশরাকু, এই নবীর দল এরাও যদি শিরিক করত, লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, তারা জীবনে যত ইবাদত করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, ইসলামের দিনের দাওয়াত দিয়েছে, জিহাদ করেছে, লড়াই করেছে, সবগুলো বরবাদ হয়ে যেত যদি তারা আল্লাহর সঙ্গে শিরিক করত। এজন্য আল্লাহ তাআলা শিরিক করা পছন্দ করেন না। এই জন্য শিরিক নিয়ে যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে আল্লাহ তাকে ক্ষমা, আবু তালেব এই কাজটাই করেছিল। আবু তালেব আল্লাহ নবীর সারা জীবন খেদমত করেছিল। ওই যে মক্কার কুফফাররা যখন খেপে গেল, সবাই আবু তালেবের কাছে গিয়ে বলল, আবু তালেব তোমার ভাতিজাকে বলো এই তাওহীদের দাওয়াত যেন বন্ধ করে দেয়, এরপরে সে যা চায় তা দেওয়া হবে। সুন্দরী নারী চায়, মক্কার সবচেয়ে সুন্দরী নারী তার দেওয়া হবে। যদি সে ব্যবসায়ী হতে চায়, মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী বানানো হবে। আর যদি সে ক্ষমতা চায়, মক্কার নেতৃত্বের মুকুট তাকে পরিয়ে দেওয়া হবে। আল্লাহর নবীর কাছে আবু তালেব গিয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মক্কার নেতারা তোমার কাছে আবেদন করছে, কি লোভনীয় পুরস্কার তোমাকে দেওয়া হবে, তুমি খালি একটু লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতটা বন্ধ রাখ। আল্লাহর নবী আবু তালেবকে পরিষ্কার জানিয়ে দিলেন, 8 বছর বয়সের থেকে তুমি আমাকে লালন পালন করেছ, আজ পর্যন্ত তোমার কোন আবেদন আমি বাতিল করি নাই, কিন্তু জেনে রাখো লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত এটা আমি নিজের থেকে দিচ্ছি না, আল্লাহর হুকুমে দিচ্ছি। ওরা শুধু এইগুলো নয়, আসমানের সূর্য যদি আমার এক হাতে তুলে দেয়, আসমানের চন্দ্র আর এক হাতে তুলে দেয়, আমি এক মুহূর্তের জন্য লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত বন্ধ করতে পারি না। এরপরে আবু তালেব বুঝতে পারলো বিষয়টা কত জটিল হচ্ছে। আবু তালেব গিয়ে তার বংশের লোকদেরকে বনু হাশেম বনু মুত্তালিবকে জড়ো করলো, এরপরে ভাষণ দিল, তোমরা ইসলাম গ্রহণ করো আর না করো, মোহাম্মদ আমাদের ভাতিজা, আমাদের বংশের লোক, তাকে রক্ষা করার জন্য কে কে তৈরি আছো? একমাত্র নবীর বংশের মধ্যে একটা লোক খালি নবীর পক্ষে দাঁড়ায় নাই, কে সে? আবু লাহাব। আবু জাহেল নবীর আপন চাচা না, এটা ভিন্ন কথা। অনেকে ভুল করে, কয় আবু জাহেল নবীর আপন চাচা, আবু জাহেলের বংশই ভিন্ন। আবু জাহেলের বংশ হচ্ছে বনু মাখজুম, আর আমাদের নবীর বংশ বনু হাশেম বনু মুত্তালিব। যাই হোক, এই বংশের মধ্যে একটা লোকই আবার নবীর বিরোধিতা করেছে, সে লোকটাকে আবু লাহাব। এছাড়া সবাই অঙ্গীকারবদ্ধ হল। এরপরে আবু তালেব আল্লাহর নবীকে গিয়ে কি কবিতা বলল শুনুন, আল্লাহ লাই ইয়াসিলু ইলাইকা বিজমিহিম হাত্তা ওয়াসাদা ফিত্তুরাবে দাফিনা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি তোমার দাওয়াতের কাজ চালিয়ে যাও, জেনে রাখো মক্কার সমস্ত নেতা সমস্ত কাফের মুশরিক একাত্র হয়ে তোমার কোনো ক্ষতি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আবু তালেবের দেহের সঙ্গে রুহু থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব তার অঙ্গীকার রক্ষা করেন নাই, মৃত্যু পর্যন্ত আবু তালেব এটাই করেছেন। এজন্য মৃত্যুর সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের মাথার কাছে গিয়ে বসলেন আর বললেন, চাচা সারা জীবন তুমি আমাকে সাহায্য করেছ, সারা জীবন তুমি আমার পক্ষে ছিলে, 3 বছর পর্যন্ত অবরুদ্ধ করা হয়েছিল তোমার পরিবারকে সহ, আজকে খালি একটু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা যদি না বলো আমি কিছুই করতে পারবো না। ও আমার ভাইয়েরা, আজকে অনেক পীর বের হয়েছে যারা বইতে লিখে দিয়েছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে হোক তার দলে গেলে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই পরকালে নাজাত পাবে যদি ওই তরিকায় ঢুকে যায়। বলে নাউজুবিল্লাহ, কোরআন পরিষ্কার বলেছে ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি? এরপরে বন্ধু শেষ করে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া যদি কোন ব্যক্তি অন্য কোন ধর্ম, অন্য কোন মতবাদ, অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করে মুক্তির জন্য, আল্লাহ বলছেন ফাল্লাই ইয়ুকবালা মিনহু, সেই ব্যক্তির যত ইবাদত থাকুক না কেন, যত জিকির করুক না কেন, তসবিহ করুক না কেন, ফাল্লাই ইয়ুকবালা মিনহু, তার কিছুই গ্রহণযোগ্য হবে না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ বললেন ইসলাম ধর্ম গ্রহণ না করে যত নেক আমল করুক, যত গরু নিয়ে দৌড়াক, গরুর মিছিল যাক, ছাগলের মিছিল যাক, উটের মিছিল যাক, পীরের দরবার যা নিয়ে যাও না কেন, কোনো কাজ হবে না। ইসলাম গ্রহণ না করলে কাজ হবে না, আল্লাহ তাআলা বললেন কাজ হবে না, পীর বলল কাজ হবে, পীরেরটা মানবো না আল্লাহটা মানবো? পরিষ্কার আল্লাহ জানিয়ে দিয়েছেন, আবু তালেবের ইতিহাস আমি এই জন্য রেখেছি, কোরআনে আরো স্পষ্ট করা আছে। আল্লাহ বলছেন, আপনারা অনেক সময় প্রশ্ন করেন, অনেক কাফেররা ভালো ভালো ন্যাক আমল করে, আবার মাদ্রাসা তারা কি সাহায্য করে, রাস্তাঘাট করে, টিউবওয়েল দেয়, এরা পরকালে নাজাত পাবে না? আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন, আল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিম বিকিআতিন ইহসাবুহু যামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদুহু শাইআ, যারা কাফের তারা যত নেক আমল করুক না কেন, তোমাকে হাদিয়া দেয়, তওবা দেয়, রাস্তাঘাট করে, টিউবওয়েল দেয়, হাসপাতাল দেয়, যত নেক আমল করুক না কেন, কাসারাবিম বিকিআতিন, সবগুলো মরিচিকা, সবগুলো কি মরিচিকা, সারাবন মানে হচ্ছে বার মরুভূমিতে দূরের থেকে তাকালে পানি থই থই করে দেখা যায়, অথবা পিস ঝালা রাস্তায় তাকালে দূরের থেকে পানি দেখা যায়, ওটাকে আরবিতে বলে সারাব, বাংলায় বলে মরিচিকা, উর্দুতে বলে নোমায়েশে আব। আল্লাহ তাআলা বলছেন কা সারাবিম বিকিয়াতিন, সবগুলো মরিচিকা, ইহসাবুহু যামআনু মা, তৃষ্ণার্ত লোকেরা মনে করে পানি, হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদুহু শাইআ, পানির জন্য যখন দৌড় দিয়ে সেখানে যায় কিছুই পায় না। আল্লাহ কি সুন্দর দৃষ্টান্ত দিয়ে বুঝালেন, আর এটা সুরায়ে আর নূর, এই সুরার 39 নম্বর আয়াত আল্লাহ কথা বলেছেন, এর পরেও যদি কোনো ব্যক্তি বলে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার নাই, ধর্ম বর্ণ সব লোক তাদের মুরিদ হয়ে গেলে পরকালে নাজাত পাবে, এইগুলো পীর না শয়তান, আল্লাহর ওলি না শয়তানের ওলি। ওলি দুই রকম, একটা হচ্ছে আল্লাহর ওলি, একটা হচ্ছে শয়তানের ওলি, আউলিয়াউর রহমান, আউলিয়াউর শয়তান। কারে শয়তান মিকুনি নামাত ওলি, কারে শয়তান মিকুনি নামাত ওলি, বর ওলি নাস্তলানত বর ওলি। সেজন্য বলেছি অনেকেই দাবি করে মুমিন, আল্লাহ বলছেন মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, বেশিরভাগ লোক ঈমান আনা সত্য মুশরিক, বেশিরভাগ লোক ইমান আনা সত্য মুশরিক। সূরায়ে ইউসুফের 106 নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, এরা করে কি, কেউ গান গায় আল্লাহর ধন রসুলকে দিয়ে, আল্লাহ গেছেন খালি হয়ে, রসুলের ধন খাজাকে দিয়ে রসুল গেছে খালি হয়ে, রসুলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আদমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। জোরে বলেন আউযুবিল্লাহ, যারা আল্লাহকে খালি বলে দাবি করেছে, আল্লাহ বলছেন সব কিছু দেওয়ার মালিককে, আর এই লোকগুলো মুসলমান দাবি করে, নামাজ দি পড়ে, রোজা দি করে, জিকির করে, বিশ্বাস করে আল্লাহ গেছেন খালি হয়ে, মুমিন আছে? আল্লাহ এদের সম্পর্কে বলেছেন এই লোকগুলো সিলেট গিয়ে মাজার জিয়ারত করা নিষেধ করি না, মাজার জিয়ারত করা জায়েজ আছে, কি আছে, আমার ওই কবরওয়ালাদের সাথে কোনো শত্রুতা নাই, তাদেরকে আমি জিয়ারত করি, নিজেও যাই সিলেট গেলে কবর জিয়ারত করি, হাদিসেও বলা আছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ফাজুরুহা ফাইন্না তুযাক্কিরুল মাউত, তোমরা কবর জিয়ারত করো, এর দ্বারা মৃত্যুর কথা স্মরণ আসে। কিন্তু গিয়ে দেখবেন সিলেটে গেলে এই মাজার গরম, ওই মাজার ঠান্ডা, এইখানে গজার মাছ, ওইখানে কচ্ছপ, ওইখানে কুমির, বিভিন্ন দরবারে বিভিন্ন জিনিস তৈরি করে রেখেছে, আর গরিব মানুষেরা এমন চেহারা আমি দেখেছি জীবনে, হয়তো মুরগি গোস্ত কিনে খায় নাই নিজেরা, ওইখানে গিয়ে কুমিরকে গোস্ত মুরগি খেতে দেয়, কচ্ছপকে মুরগি খেতে দেয়, অমুসলমান কত নিম্নে চলে গিয়েছে। আল্লাহ বলেছেন ইন্না ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছি, সেই বনি আদম এখন কুমিরের সন্তুষ্টি অর্জন করতে চায়, কচ্ছপের সন্তুষ্টি অর্জন করতে চায়, গজার মাছের সন্তুষ্টি অর্জন করতে চায়। জোরে বলেন নাউযুবিল্লাহি মিনাল, কি বিশ্বাস করে আল্লাহর ওলিরা সবকিছুর মালিক। লিখেছে ইয়াসমান হায় তেরা ইয়ে জমিন হায় তেরি মকসুদ মেরা কর দে পুরা এক হাজা আজমিরি। জোরে বলেন নাউযুবিল্লাহ, আসমান তোমার জমিন তোমার ওহে খাজা আজমিরি, আমার দিলের মকসুদ পূরণ করে দাও তুমি বাবা আজমিরি। নাউজুবিল্লাহ, এই বিশ্বের মক্কার কাফের হোক, আমি সে আয়াত দিয়ে দেখিয়েছি যে মক্কার কুফরা বিশ্বাস করত না। যাই হোক, আল্লাহ তালা সেজন্য বলেছি আল্লাহ তালা মোমিনদের যার মাল ক্রয় করেছেন সব মোমিনদেরটা না, যে মোমিনদের মধ্যে এই নয়টা কোয়ালিটি পাওয়া যাবে কেবলমাত্র তাদের যার মাল আল্লাহ ক্রয় করেছেন। ধরে বলেন সুবহান আল্লাহ। এবারে নয়টা কোয়ালিটি কি কি সংক্ষিপ্ত আলোচনা করছি। আত্তাইবুন, আত্তাইবুন, এক নাম্বার কোয়ালিটি হচ্ছে আত্তাইবুন, তারা তওবাকারী হবে। জীবনের বাঁকে বাঁকে ধাপে ধাপে যদি অন্যায় করে বসে, পাপ করে বসে, গুনাহ করে বসে, সঙ্গে সঙ্গে তারা তওবা করবে। আর যখনই তওবা করবে আল্লাহ তাআলা বলছেন ওয়ানা, আমি তওবা করলে আল্লাহ বান্দাকে ক্ষমা করব। আল্লাহ তাআলা বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, সূরা জুমার 53 নম্বর আয়াত। আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন যারা নিজের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, পাপ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিয়া, নিশ্চয় আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, সূরা জুমারের 53 নম্বর আয়াত। আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন। কোরআনে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেছেন সূরা আল হিজর এর 49 নম্বর আয়াত বলছেন নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, আমার বান্দাদেরকে জানিয়ে দিন, নাব্বি ইবাদি আমার বান্দাদেরকে জানিয়ে দিন আন্নি আনাল গফুরুর রহিম, আমি বড় গফুর দয়ালু ক্ষমাশীল, আমার কাছে তারা ডাক দিবে আমি সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দিব। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, সূরা বাকারার 186 নম্বর আল্লাহ বলছেন ওয়াইদা সালাকা ইবাদি করিব, হে নবী আপনাকে যদি আমার সম্পর্কে আমার বান্দারা জিজ্ঞেস করে আমি বান্দার ডাক শুনি কিনা, আমি বান্দাকে ক্ষমা করব কিনা, আমি বান্দার ডাকে সাড়া দেই কিনা। ওয়াইদা সালাকা ইবাদি আন্নি, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, ফাইন্নি করিব আমি বান্দার কাছে রয়েছি, উজিবু দাওয়াতাদ দাইদা দানি, যখন কোন ব্যক্তি আমাকে ডাক দেয় আমি সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দেই, আমি সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দেই। উজিবু আগে আগে বলছেন আমি সাড়া দেই, ইজা দানি যখন ডাক দেয়, মানে ডাক দেওয়ার আগেই আমি সাড়া দেই, তার মানে হচ্ছে যখন তার মুখের থেকে ডাকটা বের হয় আমি সঙ্গে সঙ্গে বান্দাকে ক্ষমা করে দিই। বলছে আমার ডাক আল্লাহ শুনে কিনা, আল্লাহ তাআলা কত দূরে আছো? আল্লাহ বলছেন সূরা কাফের 16 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি তোমার গর্দানের সাহারগের চেয়েও কাছে রয়েছি, তুমি যখনই ডাক দাও আমার শুনতে দেরি হয় না। ওয়ারিদ একটা মোবাইল কোম্পানি ছিল না, ওরা এইখান থেকে নিয়েছে ওয়ারিদ, সূরা কোরআনের সূরা কাফের 16 নম্বর আয়াত। ওয়ারিদ মানে হচ্ছে গর্দানের সাহারগ, যেটা দিয়ে আওয়াজ করে মানুষ। ওই কোম্পানি ভালো করে বুঝতে পেরেছিল, তারা বুঝাতে চায় তুমি যার সাথে কথা বলতে চাও তোমার মুখ থেকে কথাটা বের হবে আর ওই লোকের কানের মধ্যে সঙ্গে সঙ্গে ঢুকে যাবে, সেই জন্য নাম দিয়েছিল কি। আল্লাহ বলছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার গর্দানের সাহারগের চেয়েও কাছে আছি। এজন্য ডাকতে হবে কাকে? যত পাপ করুক নৈরাশ হওয়া যাবে না। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা জিন এর 18 নম্বর আয়াতে বলেছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা, তোমরা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ডাকবে না। ডাকতে হবে শুধু কাকে? না অন্য কাউকে? তুমি যেরকম তোমার সন্তান তোমাকে বাদ দিয়ে আরেকজন বাপ ডাকলে রাজি হও না, খুশি হও না। তোমার স্ত্রী তোমার বিছানা আরেকজনকেও শরীক বানাইলে তুমি খুশি হও না, বেজার হয়ে যাও, রাগ করো। আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাহর সঙ্গে যখন কোনো বান্দা শিরিক করে আল্লাহ তাআলা বরদাস্ত করেন না। এজন্য বলেছেন আত্তাইবুন, এক নাম্বার কোয়ালিটি হচ্ছে আত্তাইবুন, বান্দা যদি তওবা করে সেই তওবাকারী মুমিনকে আল্লাহ পছন্দ করেন। দুই নম্বরে বলেছেন আল আবিদুন, যারা তাওহীদ গ্রহণ করার পরে, ইমান গ্রহণ করার পরে যারা এবাদত করে, এবাদত করবে, এমন না যে বুজুর্গ হয়ে গেলে এবাদত দরকার নাই। অনেক ভণ্ড পীর আছে, এরা লেখে যে বুজুর্গ হইলে ইবাদত করা লাগে না। আমার কাছে একটা বই আছে, বইটা দেখেন কি সুন্দর দেখা যায়, সিররে হক জামে নূর বইটার নাম। এরপরে আবার বইটি শুরুতে মাজার শরীফের ছবি দেওয়া আছে, মাজার শরীফ এই যে ছবি দেওয়া আছে, এই আরো ছবি দেওয়া আছে। এই বইতে লিখেছে যে বান্দা যখন আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকাম আল্লাহর সঙ্গে তাওহীদ মানে একাকার হয়ে যায়, তাওহীদ মানে আমি যে তাওহীদ বলেছি ওই তাওহীদ না, ওই তাওহীদ তো ইসলামের মূল ভিত্তি, যেটা ছাড়া পরকালে মুক্তির কোন রাস্তা নাই। ওই যে আমি বলি যে এক লোক একটা শূন্য লেখছে, শূন্য শূন্য শূন্য শূন্য লক্ষ শূন্য লিখেছে, কোন মূল্য আছে? এবারে একটা এক লেখলো, এক ডান পাশে একটা শূন্য দিল, কত হলো? এবারে শূন্যর মূল্য আছে কিনা? আর এক শূন্য লাগাইল, কত হবে? আর এক শূন্য কত হবে? এবারে শূন্যর মূল্য বাড়বে, যত শূন্য তত মূল্য বাড়বে। ঠিক তেমনি ভাবে তোমার জীবনে তুমি যত নেক আমল করো, যাই করো, যদি তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার না থাকে, তাওহীদ ক্লিয়ার না থাকে, সব জিরো, সব কি জিরো। আবারও সে আবু তালেবের কথা বলছিলাম, আল্লাহর নবী মাথার কাছে গিয়ে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আবু তালেব কি বলেছিল? এক লাগায় নাই, কি লাগায় নাই? এক লাগায় নাই। কাজী তার জীবনের সব ব্যর্থ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাচা আবু তালেব দুইটা সাক্ষীর একটা তুমি দাও, লা ইলাহা ইল্লাল্লাহ একটা সাক্ষী দাও, আর একটার ব্যাপারে আমি আল্লাহর কাছে মাফ করাই নিব, এইটা ছাড়া চলবে না, এক লাগাইতে হইবে। আবু তালেব মারা গেল আর লা ইলাহা গ্রহণ করলো না। এরপরেও দোয়া করতে লাগলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি ততক্ষণ পর্যন্ত দোয়া করব যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আমাকে নিষিদ্ধ না করা হবে। এরপরই কোরআনুল কারীমের আয়াত নাযিল হয়ে যায়, সূরা কসাস, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যাকে ইচ্ছে করবেন তাকে হেদায়েত দিবেন, এই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলে যারা ইন্তেজাম করলেন তাদের সকলকে কবুল করেন, আমিন। এই মাহফিলে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সাহায্য করলেন আল্লাহ তাআলা তাদের সকলকে কবুল করেন, আমিন। কেয়ামতের কঠিন দিবসে এই মাহফিলের উসিলায়, ইবাদতের উসিলায় আমাদের নাজাতের ফয়সালা করে দিন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গভীর রাত্র পর্যন্ত যে নারী পুরুষরা, যে যুবকেরা, ছেলেরা, যেই মেয়েরা সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকলো, আল্লাহ তাআলা এদেরকে দিন কায়েমের জন্য কবুল করেন, আমিন। জান্নাতের মেহমান বানিয়ে দেন, আমিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।